পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক আইন, ডক্টর মিজানুর রহমান, পৃষ্ঠা 199, চ্যাপ্টার 16, কূটনৈতিক ও কনসুলার আইন, ডিপ্লোম্যাটিক অ্যান্ড কনসুলার ল। কূটনৈতিক আইনের ঐতিহাসিক পটভূমি। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রসমূহের মধ্যে আন্তঃ সম্পর্ক রক্ষা করা প্রত্যেক রাষ্ট্রের জন্য অত্যন্ত প্রয়োজন। রাষ্ট্রসমূহ তাদের সহ সহ দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সাহায্যে এই কাজটি সম্পন্ন করে থাকে। আন্তর্জাতিক আইনের অতীব গুরুত্বপূর্ণ এই শাখাটি অতি প্রাচীন ধারণা থেকে এসেছে। প্যারা: রাষ্ট্রসমূহের মধ্যে কূটনৈতিক প্রতিনিধি বিনিময়ের প্রথা অতি প্রাচীন। একই ভূখণ্ডের পাশাপাশি বিভিন্ন স্বাধীন রাজ্য সৃষ্টি হওয়ার সাথে সাথে কূটনীতির প্রয়োজন দেখা দেয়, কেননা তারা অনুভব করে যে কূটনীতির মাধ্যমে বিভিন্ন স্বাধীন রাজ্যের পক্ষে পারস্পরিক সম্পর্ক স্থাপন সম্ভব। প্রাচীন যুগে গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান ছিল। ঐতিহাসিক থুসিডিড THUSYDIDE এর লেখায় সেই সম্পর্কে এর বিবরণ পাওয়া যায়। আধুনিক যুগের মতো স্থায়ীভাবে দূত বিনিময়ের প্রথা তখন প্রচলিত ছিল না বটে, কিন্তু বিশেষ কারণে প্রয়োজন হলে গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্রের মধ্যেও এই ধরনের দূত বিনিময়ের ব্যবস্থা প্রচলিত ছিল। চৈনিক সভ্যতা, ভারতীয় সভ্যতা এমনকি কৌটিল্যের অর্থশাস্ত্র ও কূটনৈতিক ব্যবস্থার প্রমাণ পাওয়া গেছে। মধ্যযুগের শেষের দিকে ইতালিতে যে সব স্বাধীন নগরের সৃষ্টি হয় তারা পরস্পরের মধ্যে দূত বিনিময় করে নিজেদের ভিতর কূটনৈতিক সম্পর্ক স্থাপন করত। প্যারা: জাতীয়তাবাদ ও বিভিন্ন জাতি রাষ্ট্র সৃষ্টির সাথে সাথে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। 17শ শতাব্দীতে প্রথম স্থায়ীভাবে রাষ্ট্রদূত বিনিময়ের প্রথা ইউরোপের প্রায় সব রাষ্ট্রই গ্রহণ করে। কূটনৈতিক প্রতিনিধিদের অধিকার, কর্তব্য, বিমুক্তি অথবা বিশেষ সুযোগ সুবিধা সম্পর্কে ব্যাপক রীতিনীতি গড়ে ওঠে। কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত আন্তর্জাতিক রীতিনীতির বিধিবদ্ধকরণের প্রথম প্রয়াস ঘটে 1815 সালের ভিয়েনা কংগ্রেসে, কিন্তু ভিয়েনা রেগুলেশন কূটনৈতিক প্রতিনিধিদের শ্রেণী বিভাগ অগ্রগামিতার ক্রম অর্ডার অফ প্রিসিডেন্স নির্ধারণের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। 1815 সালের ভিয়েনা কংগ্রেস কূটনৈতিক দিককে কয়েকটি শ্রেণী ও র্যাঙ্কিং ক্লাসিফিকেশন বিভক্ত করা হয়। এই জন্য কূটনৈতিক প্রতিনিধিদের এই উন্নয়নকে 18 শতকের ইউরোপের সম্মতি কনসেন্ট অফ ইউরোপ বলে। প্যারা: আধুনিক যুগে শিল্প বিপ্লব, বিজ্ঞানের উন্নতি এবং গণতন্ত্র প্রসারের ফলে কূটনীতি পরিচালনার পদ্ধতি কূটনীতি পরিচালনার পদ্ধতি প্রক্রিয়া রীতিনীতি এবং আন্তর্জাতিক ভূমিকা অনেক পরিবর্তিত হয়। অনেক দেশে রাজতন্ত্র পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করতে থাকে। আবার অনেক দেশে রাজতন্ত্র বজায় থাকলেও রাজার ক্ষমতা হ্রাস পায়, যেমন ব্রিটেন। আধুনিক যুগে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, যাতায়াতের সুবিধা, সাংস্কৃতিক আদান প্রদানের ফলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক অধিকতর নিবিড় হতে থাকে, এবং যার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রদূতদের ভূমিকা গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। 20শ শতাব্দীতে কূটনীতি এক গণতান্ত্রিক রূপ লাভ করে, যাকে বলা হয় প্রকাশ কূটনীতি, ওপেন, যা মধ্যযুগে রাজাদের সময় গোপনে পালিত হতো। 14শ থেকে 18শ শতক ইউরোপে রেনেসাঁস নবজাগরণের সময়, যখন আন্তর্জাতিক আইনে গোড়াপত্তন হয় এবং এই সময়ে সর্বাধিকভাবে বিভিন্ন রাষ্ট্রে স্থায়ীভাবে কূটনৈতিক মিশন বা দূতাবাস স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। নবজাগরণের কয়েক শতকের মধ্যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে কূটনীতি বিভিন্ন রীতিনীতি ও বিধিবিধান গড়ে ওঠে, যা বর্তমান কূটনৈতিক আইনের ভিত্তি গড়েছে। কাজেই কূটনৈতিক গুরুত্ব বৃদ্ধির ফলে প্রথমে 1815 সালে কূটনৈতিকদের সম্পর্কিত ভিয়েনা কংগ্রেস করা হয়। 19শ ও 20শ শতাব্দীতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হওয়ার ফলে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বছরগুলোয়, অনেক নতুন নতুন সার্বভৌম রাষ্ট্র জন্মের পর বিশ্ব রাজনৈতিক সম্পর্ক ও শান্তি রক্ষার উদ্দেশ্যকে সামনে রেখে প্রচলিত প্রথা ও নবনব বিধানের প্রয়োজনের ভিত্তিতে কূটনৈতিকদের সম্পর্কিত সার্বজনীন সংবিধিবদ্ধ কনভেনশন প্রণয়ন অপরিহার্য হয়ে ওঠে। 1961 ও 1963 সালে ভিয়েনায় যথাক্রমে কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ও কনসুলার কনসুলার সম্পর্ক সংক্রান্ত দুটি কনভেনশন সম্পাদিত হয়, যা বর্তমানে কূটনৈতিক ও কনসুলার আইনের মূল দলিল। প্যারা: বর্তমানে কূটনৈতিক সম্পর্ক নিয়ন্ত্রণের জন্য আরও কনভেনশন ও চুক্তি সম্পাদিত হয়েছে এবং তা বর্তমানে কার্যকরী হয়ে রয়েছে, যেমন 1969 সালের বিশেষ মিশন সংক্রান্ত কনভেনশন, 1973 সালের কূটনৈতিক প্রতিনিধিবৃন্দ, আন্তর্জাতিক প্রতিনিধিবৃন্দ সহ আন্তর্জাতিকভাবে রক্ষিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে অপরাধের প্রতিকারের শাস্তি বিধান সংক্রান্ত কনভেনশন, 1975 সালের সার্বজনীন আন্তর্জাতিক সংগঠনের রাষ্ট্রসমূহের প্রতিনিধিত্ব সংক্রান্ত ভিয়েনা কনভেনশন ইত্যাদি। প্যারা আন্তর্জাতিক সংগঠনের দায়মুক্তি ও সুবিধাদির শর্তাবলী সাধারণত সংশ্লিষ্ট সংগঠনের সনদেই উল্লেখ থাকে, তবে জাতিসংঘ ও তার বিশেষায়িত সংস্থার ক্ষেত্রে 1947 সালের জাতিসংঘের সুবিধা জাতিসংঘের সুবিধা ও দায়মুক্তি সংক্রান্ত কনভেনশন ও 1947 সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সুবিধা ও দায়মুক্তি সংক্রান্ত কনভেনশন নামে দুটি আলাদা কনভেনশন রয়েছে। তাছাড়াও যেসব রাষ্ট্র জাতিসংঘ ও তার বিশেষায়িত সংস্থার কার্যালয় আছে সে সব রাষ্ট্রের মধ্যে সুবিধা রাষ্ট্রসংঘের সুবিধা ও দায়মুক্তির ক্ষেত্রে জাতিসংঘ ও রাষ্ট্রগুলোর সাথে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে। আবার আঞ্চলিক সংগঠন সমূহের দায়মুক্তি ও সুবিধার জন্য আঞ্চলিক চুক্তি রয়েছে, তবে মূলত আন্তর্জাতিক কূটনৈতিক আইনের মূল উৎস হল 1961 ও 63 সালের কনভেনশন দুটি, যেগুলি আন্তর্জাতিক প্রথার ভিত্তিতে প্রণীত হয়েছে। কিন্তু কূটনৈতিক ও কনস্যুলার সংক্রান্ত যেসব বিধিবিধান কনভেনশন সমূহে নেই সেসব বিধা বিষয়গুলো আন্তর্জাতিক প্রথা দ্বারাই নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। প্যারা 201 পৃষ্ঠা কূটনীতির অর্থ ও সংজ্ঞা। কূটনীতির ইংরেজি প্রতিশব্দ ডিপ্লোমেসি উদ্ভব ঘটেছে সেই প্রাচীনকালে, প্রাচীন গ্রীসে, যখন এক রাষ্ট্র হতে আরেক রাষ্ট্রে কোনো প্রতিনিধি যেতেন তখন তিনি তার পরিচয় খোদাই করা একটি কাঠের টুকরা গ্রাহক রাষ্ট্রের প্রধানের কাছে হস্তান্তর করতেন। এই কাঠের খণ্ডটিকে বলা হতো ডিপ্লোম, DIPLOM। ধারণা করা হয় এই ডিপ্লোম শব্দটি হতেই ডিপ্লোমেসি শব্দের উদ্ভব। প্যারা কূটনীতি হচ্ছে শান্তিপূর্ণভাবে কোনো রাষ্ট্রের পররাষ্ট্র নীতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত সরকারি কার্যক্রম, অর্থাৎ কূটনীতি হচ্ছে শান্তিপূর্ণ উপায়ে কোনো রাষ্ট্রের প্রতিনিধি দ্বারা অন্য কোনো রাষ্ট্রে পরিচালিত কর্মকাণ্ড। আর কূটনৈতিক আইন হচ্ছে প্রথাগত ও চুক্তিগত যে সেসব নিয়মকানুন যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সৃষ্টি করে, কূটনৈতিক প্রেরণ যাদের দায়মুক্তি কার্যাবলী অপসারণ প্রভৃতি সংক্রান্ত সার্বিক বিষয়াদি নিয়ন্ত্রণ করে। প্যারা 1961 ও 63 সালের কূটনৈতিক ও কনস্যুলার সম্পর্কিত কনভেনশনে বর্তমান আন্তর্জাতিকভাবে কূটনৈতিক আইনের মূল উৎস, কিন্তু যেসব বিষয়ে কনভেনশনে কোনো বিধান নেই সেসব বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন প্রথা দ্বারাই নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। তারা কূটনৈতিক শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ ডিপ্লোম্যাটস। 1815 সালের ভিয়েনা কংগ্রেসে কূটনীতিকদেরকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়, যথা এক রাষ্ট্রদূত অ্যাম্বাসাডর, 2 বিশেষ ক্ষমতা সম্পন্ন মন্ত্রী ও বিশেষ কূটনৈতিক প্রতিনিধি মিনিস্টার প্লেনিপটেনশিয়ারি PLENIPOTENTIARY প্লেনিপটেনশিয়ারি অ্যান্ড এন ভয়েস এক্সট্রাঅর্ডিনারি, 3 চার্জ অ্যাফেয়ার্স CHRGEDEAFFAIRS। পরবর্তীতে 1818 সালে এইক্স লা চ্যাপেল AIX-LA-CHAPELLE সম্মেলনে আবাসিক মন্ত্রী মিনিস্টার্স রেজিডেন্ট নামে আর একটি নতুন শ্রেণী সংযোজন করা হয় এবং এই শ্রেণীকে উপরের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর মধ্যবর্তী মর্যাদা দেওয়া হয়। তারা তবে 1961 সালের কনভেনশনের অনুচ্ছেদের 1914 অনুযায়ী কূটনৈতিক মিশন প্রধানদেরকে কিছু সময় সমন্বয় সাপেক্ষে তিনটি শ্রেণীতে বিভাগ করা হয়, যথা এক রাষ্ট্রদূত অ্যাম্বাসাডর এবং পোপের দূত নানসিও NUNCIO যারা রাষ্ট্রপ্রধানদের নিকট প্রেরিত হন এবং সমমর্যাদা সম্পন্ন অন্যান্য মিশন প্রধানগণ। 2 উপরাষ্ট্রদূত অ্যানভয় কূটনৈতিক মন্ত্রী মিনিস্টার এবং পোপের উপদূত ইন্টারনানসিও যারা রাষ্ট্রপ্রধানের নিকট প্রেরিত হন। 3 চার্জ অ্যাফেয়ার্স যারা পররাষ্ট্র মন্ত্রীদের নিকট প্রেরিত হন। তারা আনুষ্ঠানিক অগ্রগামিতা আনুষ্ঠানিক অগ্রগামিতা এবং সাধারণ শিষ্টাচার ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে বিভিন্ন শ্রেণীর মিশন প্রধানদের মধ্যে কোনো তারতম্য নেই। কূটনৈতিক মিশন, কূটনীতিক বর্গ ও তাদের কার্যাবলী। বর্তমান বিশ্বের প্রায় প্রত্যেক রাষ্ট্রেই স্থায়ীভাবে কূটনৈতিক মিশন রয়েছে। স্থায়ী কূটনৈতিক মিশন হল অন্য রাষ্ট্রে অবস্থিত প্রেরক রাষ্ট্রের দ্বারা প্রেরিত কূটনীতিক প্রতিনিধির অফিস, যেখান থেকে কূটনৈতিক প্রতিনিধি সেই রাষ্ট্রের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করেন। ঐতিহাসিকভাবে রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাস এবং উপরাষ্ট্রদূত বা স্থায়ী চার্জ অ্যাফেয়ার্স এর নেতৃত্বে লিগেশন LEGATION, এই দুই ধরনের কূটনৈতিক মিশন আছে। তবে আনুষ্ঠানিকভাবে দূতাবাস বেশি মর্যাদা সম্পন্ন হলেও বাস্তব ক্ষমতার ক্ষেত্রে এদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বর্তমানে লিগেশনের সংখ্যা কমে গেছে। রাষ্ট্রসমূহ দূতাবাসের মাধ্যমে তাদের কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করে। কূটনৈতিক মিশন বিস্তারিত হয় দুটি রাষ্ট্রের মধ্যে চুক্তির মাধ্যমে, এবং মিশন সমূহ ওই রাষ্ট্রের সাথে সব ধরনের কার্যক্রমের প্রতিনিধিত্ব করে। কূটনৈতিক মিশন গ্রহীতা রাষ্ট্রে অবস্থিত অন্যান্য রাষ্ট্রের মিশন সমূহের নিকট নিজ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারেন। কূটনৈতিক মিশন প্রধান মিশনের সদস্য, মিশনের কর্মচারী বর্গ ব্র্যাকেট কূটনৈতিক মিশনের কূটনৈতিক কর্মচারী, প্রশাসনিক কর্মচারী, কারিগরি কর্মচারী এবং সেসব সেবক কর্মচারী ক্লোজ প্রভৃতি ব্যক্তিবর্গ মিশনের কাজে নিয়োজিত হন প্রেরক রাষ্ট্রের কর্মচারী রূপে, কিন্তু ব্যক্তিগত বৃত্ত প্রেরক রাষ্ট্রের কর্মচারী নন। ব্র্যাকেট অনুচ্ছেদ ১ ভিয়েনা কনভেনশন ১৯৬১ ব্র্যাকেট ক্লোজ। কূটনৈতিক মিশনের কার্যাবলী। ১৯৬১ সালে ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ ৩ এ কূটনৈতিক মিশনের কার্যাবলী লিপিবদ্ধ রয়েছে। সেগুলো হলো: ১, গ্রাহক রাষ্ট্রের রিসিভিং স্টেটে প্রেরক রাষ্ট্রের সেন্ডিং স্টেট প্রতিনিধিত্ব করা। ২, আন্তর্জাতিক আইনের দ্বারা স্বীকৃত সীমার মধ্যে থেকে গ্রাহক রাষ্ট্রের প্রেরক রাষ্ট্রের ও উহার নাগরিকদের স্বার্থ রক্ষা করা। ৩, গ্রাহক রাষ্ট্রের সরকারের সাথে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা। ৪, আইনসম্মত সব উপায়ে গ্রাহক রাষ্ট্রের ব্যবস্থা অবস্থা ও ঘটনাপ্রবাহ নিরূপণ করা এবং সেগুলি সম্পর্কে প্রেরক রাষ্ট্রের নিকট রিপোর্ট করা। ৫, প্রেরক রাষ্ট্র ও গ্রাহক রাষ্ট্রের মধ্যে সম্পর্ক উন্নয়ন করা এবং উহাদের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক সম্পর্কের উন্নয়ন সাধন করা। প্যারা, এছাড়াও কূটনৈতিক মিশন কনস্যুলার তথা বাণিজ্য সংক্রান্ত কার্যাবলী ও সম্পাদন করে, তবে সেজন্য কূটনৈতিক মিশনে কনস্যুলার শাখা থাকে। মিশন প্রধানের নিয়োগ। প্রেরক রাষ্ট্র কোনো ব্যক্তিকে উহার কূটনৈতিক মিশনের প্রধান হিসেবে কোন রাষ্ট্রে প্রেরণ করার পূর্বে তাকে গ্রাহক রাষ্ট্র গ্রহণ করতে সম্মতি কিনা সে সম্পর্কে প্রেরক রাষ্ট্র নিশ্চিত হবে। কূটনৈতিক প্রতিনিধিদের নিয়োগ, গ্রহীতা রাষ্ট্রে তাদের কার্যক্রম, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান ইত্যাদি শিষ্টাচারমূলক নানা আনুষ্ঠানিকতায় ভরপুর। মিশন প্রধান রাষ্ট্রদূত যখন কোনো গ্রাহক রাষ্ট্রে তার দায়িত্ব পালনের উদ্দেশ্যে আসেন, তখন তিনি তার পরিচয়পত্র ক্রেডেনশিয়াল ক্রেডেনশিয়াল বহন করেন, যা বিশেষ আনুষ্ঠানিকতায় গ্রাহক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের নিকট পেশ করতে হয়। তবে এই ক্ষেত্রে একটি সার্বজনীন রীতি হল রাষ্ট্রদূত অবশ্যই গ্রাহক রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা কোনো স্বীকৃত মন্ত্রণালয়ে তার আগমন সম্পর্কে নোটিশ প্রদান করবেন এবং তার পরিচয়পত্রে অবিকল প্রতিলিপি উপস্থাপন করবেন। গ্রহীতা রাষ্ট্র প্রেরক রাষ্ট্রের প্রতি কোনো রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ব্যক্তিকে গ্রহণে অসম্মতি জানাতে পারে এবং গ্রহণ না করার কারণ ব্যাখ্যা করতেও গ্রাহক রাষ্ট্র বাধ্য হয়। তাই এ বিষয়ে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি যথাসম্ভব এড়ানোর জন্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রদূত নিয়োগের পূর্বেই গ্রহীতা রাষ্ট্রের সম্মতির বিধান ১৯০৪ ভিয়েনা কনভেনশন ১৯৬১ গৃহীত হয়েছে। এই সম্মতিকে আনুষ্ঠানিকভাবে এগ্রিমেন্ট বলা হয়। তবে গ্রাহক রাষ্ট্র কর্তৃক রাষ্ট্রদূত হিসেবে কোনো ব্যক্তিকে গ্রহণের পর যে কোনো সময় ওই রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ব্যক্তি পার্সোনা নন গ্রাটা হিসেবে ঘোষণা করা যায়। একাধিক রাষ্ট্রের প্রতিনিধিত্ব, কিউমুলেটিভ ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেশন, CUMULATIVE, কিউমুলেটিভ। গৃহীত রাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে অবস্থানরত একজন কূটনৈতিক মিশন প্রধান অথবা কূটনৈতিক কর্মচারীকে অন্যান্য একাধিক রাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে, তবে এক্ষেত্রে ওই সব গ্রাহক রাষ্ট্রগুলিকে তাদের সম্মতির জন্য নোটিশ প্রদান করতে হবে। নোটিশ প্রদানের পর যদি সেই সমস্ত গ্রাহক রাষ্ট্রগুলি সুস্পষ্টভাবে কোনো আপত্তি উত্থাপন না করে, তবে একই মিশন প্রধানকে এবং ক্ষেত্র বিশেষ একই কূটনৈতিক কর্মচারীকে একাধিক রাষ্ট্রের কূটনৈতিক প্রধান হিসেবে নিয়োগ দেওয়া যাবে। যদি কোনো প্রেরক রাষ্ট্র একই মিশন প্রধানকে একাধিক রাষ্ট্রের জন্য নিয়োগ দেন, তবে যে সব রাষ্ট্রে উক্ত মিশন প্রধান স্থায়ীভাবে থাকেন না, সেই সব রাষ্ট্রে উহার একজন অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স চার্জ দি অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম এর অধীনে কূটনৈতিক মিশন স্থাপন করতে পারেন। একই ব্যক্তি যেমন একাধিক রাষ্ট্রে নিজের রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারেন, তেমনি গ্রহীতা রাষ্ট্রের সম্মতি সাপেক্ষে একই ব্যক্তি গ্রহীতা রাষ্ট্রের একাধিক রাষ্ট্র অথবা নিজ রাষ্ট্রের পাশাপাশি অন্য তৃতীয় কোনো রাষ্ট্রেরও প্রতিনিধিত্ব করতে পারেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে কদাচ হয়ে থাকে। কূটনৈতিক কর CORPS ডিপ্লোম্যাটিক কর গ্রাহক রাষ্ট্র অবস্থানরত বিভিন্ন প্রেরক রাষ্ট্রের কূটনৈতিক মিশন প্রধানদের নিয়ে কূটনৈতিক কোর গঠিত। কূটনৈতিক প্রধানদের মধ্যে যোগাযোগ স্থাপন ও রক্ষা এবং বিভিন্ন আনুষ্ঠানিকতা পালনের মাধ্যম হলো এই কূটনৈতিক কোর। শুধুমাত্র মিশন প্রধানগণই এই কোরের অন্তর্ভুক্ত নয়, কূটনৈতিক মিশনের কর্মকর্তা কর্মচারী তাদের পরিবারের সদস্য বর্গ ও এর অন্তর্ভুক্ত। কূটনৈতিক কোরের নেতৃত্ব বিধিবেন সবচেয়ে আগে যে কূটনৈতিক প্রধান হিসেবে গ্রাহক রাষ্ট্র কর্তৃক গৃহীত হয়েছেন তিনি, যিনি কূটনৈতিক কোরের ডিন হিসেবে পরিচিত। অর্থাৎ কূটনৈতিক কোরের ডিন হবেন সেই মিশন প্রধান যিনি ওই গ্রাহক রাষ্ট্রে সবার আগে কূটনৈতিক মিশন প্রধান হিসেবে কার্যভার গ্রহণ করেছেন। প্যারা মূলত কূটনৈতিক করের কাজ আনুষ্ঠানিক, যেমন কোনো বিশেষ দিনে গ্রাহক রাষ্ট্রকে অভিনন্দন জানানো। তবে এই করের অন্যতম কাজ হচ্ছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় অর্থাৎ আনুষ্ঠানিকতা পালনের পাশাপাশি তাদের যে কোনো সমস্যা সবার সম্মিলিত প্রয়াসে সমাধান করেন। এর সার্বিক কার্যক্রম পরিচালিত হয় ডিনের মাধ্যমে। ডিন গ্রাহক রাষ্ট্র ও করের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেন। গ্রাহক রাষ্ট্রের নিকট করের পক্ষ থেকে যৌথ বক্তব্য তিনিই প্রদান করেন। তিনি কূটনৈতিক কোরের কোন সদস্যের সুযোগ সুবিধা ও দায়মুক্তির ব্যাপারে গ্রাহক রাষ্ট্রের সঙ্গে আলোচনা করেন। ডিনের আরও একটি উল্লেখযোগ্য দায়িত্ব হচ্ছে কোরের ঐক্য ও সংহতি রক্ষা করা। নবনিযুক্ত কোনো রাষ্ট্রদূত সর্বপ্রথম গ্রহীতা রাষ্ট্রে এসে দেশটির স্থায়ী রীতিনীতি সুযোগ সুবিধা সার্বিক সমস্যা সংক্রান্ত তথ্য কূটনৈতিক কোরের ডিনের কাছ থেকেই জানতে পারেন। কূটনৈতিক মিশনের কর্মরত ব্যক্তিবর্গ কূটনৈতিক মিশনে কর্মরত ব্যক্তিবর্গ কূটনৈতিক মিশনে কর্মকর্তা বা কর্মচারীর দিক থেকে দুটি ভাগে বিভক্ত করা যায়, এক কূটনৈতিক ডিপ্লোম্যাট, দুই অকূটনৈতিক নন ডিপ্লোম্যাট। কূটনৈতিক পর্যায়ে মিশন প্রধান এবং কূটনৈতিক পদমর্যাদার যে কোনো কর্মকর্তা যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় সেক্রেটারি গণ বিভিন্ন বিষয়ে কাউন্সিলর ও অ্যাটাশে ATACHE যেমন মিলিটারি অ্যাটাশে শিক্ষা অ্যাটাশে প্রভৃতি। কূটনৈতিক পদমর্যাদার কর্মকর্তাগণ কূটনৈতিক প্রতিনিধি ডিপ্লোমেটিক এজেন্ট নামেও পরিচিত। আবার অকূটনৈতিক শ্রেণীতে আছে সহায়ক কর্মচারীরা, প্রশাসনিক কর্মচারী যেমন হিসাবরক্ষক, প্রশাসনিক সহকারী কারিগরি মূলক কর্মচারী যেমন মুদ্রা খড়ি অনুবাদক। তাছাড়াও রয়েছে সেবক কর্মচারী বর্গ যেমন ড্রাইভার, পিয়ন, লিফট ম্যান, দারোয়ান, যারা গৃহ কাজে নিয়োজিত মিশনের কর্মচারী। উপরের কূটনীতিক ও অকূটনীতিক উভয় ধরনের ব্যক্তিবর্গই প্রেরক রাষ্ট্রের কর্মচারী, কিন্তু এছাড়াও ভিয়েনা কনভেনশনে ব্যক্তিগত বৃত্ত প্রাইভেট সার্ভেন্ট নামে আরও একজন ব্যক্তির উল্লেখ আছে। যে মিশনের কাজে নিয়োজিত কোনো সদস্যের গৃহ কাজে নিয়োজিত থাকে সে প্রেরক রাষ্ট্রের কর্মচারী নয়, বরং ওই মিশনের সদস্যদের ব্যক্তিগতভাবে নিয়োগকৃত ব্যক্তি। অনুচ্ছেদ এক দ্রষ্টব্য। নীতিগতভাবে মিশনের কূটনৈতিক কর্মচারীগণ প্রেরক রাষ্ট্রের নাগরিক হবেন, তবে গ্রাহক রাষ্ট্রের সম্মতিতে গ্রাহক রাষ্ট্রের কোনো নাগরিককে প্রেরক রাষ্ট্রের কূটনৈতিক মিশনের কর্মচারী রূপে নিয়োগ দেওয়া যাবে। আবার এরূপ সম্মতি গ্রাহক রাষ্ট্র প্রত্যাহার করতে পারবে। যেসব ব্যক্তি কোনো তৃতীয় রাষ্ট্রের নাগরিক এবং প্রেরক রাষ্ট্রের নাগরিক নন, তাদের ক্ষেত্রেও গ্রাহক রাষ্ট্র একই রূপ অধিকার সংরক্ষণ করে। এবং অর্থাৎ তৃতীয় কোনো রাষ্ট্রের নাগরিককে প্রেরক রাষ্ট্রের মিশনে কর্মচারী নিয়োগ ক্ষেত্রে গ্রাহক রাষ্ট্রের সম্মতি লাগবে। অনুচ্ছেদ আট। কূটনৈতিক মিশন প্রধানের প্রতিনিধির মর্যাদার অবসান, টার্মিনেশন। নিম্নলিখিত যে কোনো কারণে কূটনৈতিক প্রতিনিধির কাজের অবসান ঘটতে পারে, যথা: এক, যখন প্রেরক রাষ্ট্র গ্রাহক রাষ্ট্রকে এই মর্মে নোটিশ প্রদান করে যে তার কূটনৈতিক প্রতিনিধির কাজ শেষ হয়েছে। দুই, যখন গ্রাহক রাষ্ট্র প্রেরক রাষ্ট্রকে এই মর্মে নোটিশ প্রদান করবে যে যে তারা কূটনৈতিক প্রতিনিধিকে মিশনের সদস্য হিসেবে স্বীকৃতি দিতে রাজি হয়। তিন, কূটনৈতিক প্রতিনিধি গ্রাহক রাষ্ট্রের স্বার্থে পরিপন্থী কোনো কাজ করলে, যেমন গুপ্তচর বৃত্তি, ওই গ্রাহক রাষ্ট্রে রাষ্ট্র তাকে তখন অবাঞ্ছিত পার্সোনা নন গ্রাটা ঘোষণা করতে পারে এবং দেশ থেকে বহিষ্কারের আদেশ দিতে পারে, সেই ক্ষেত্রে ওই কূটনৈতিক প্রতিনিধি আর তার দায়িত্বে থাকেন না। চার, যুদ্ধের কারণে গ্রাহক রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্কের অবসান ঘটলে কূটনৈতিক প্রধানগণ নিজ দেশে অর্থাৎ প্রেরক রাষ্ট্রে ফিরে যান। উদাহরণস্বরূপ, ফকল্যান্ড যুদ্ধের সময় ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে এরূপভাবে কূটনৈতিক সম্পর্কের অবসান ঘটেছিল। পাঁচ, আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু, সাবজেক্ট বা আন্তর্জাতিক ব্যক্তিত্ব হতে কোনো রাষ্ট্র অবলুপ্ত হলে তখন আর ওই অবলুপ্ত রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকে না। ছয়, কূটনৈতিক প্রতিনিধি যদি নির্দিষ্ট মেয়াদের জন্য নিয়োগ লাভ করে থাকেন, তাহলে ওই মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর তিনি আর দায়িত্বে থাকেন না। সাত, কূটনৈতিক প্রতিনিধি যদি স্বেচ্ছায় তার দায়িত্ব থেকে পদত্যাগ করেন, তাহলে তখন আর তিনি ওই দায়িত্বে বহাল থাকেন না। প্যারা, উপরোক্ত কারণগুলো ছাড়াও যদি প্রেরক রাষ্ট্র তার রাষ্ট্রদূতকে দেশে ফেরত থেকে পাঠায় রিকল, তবে তার অবসান ঘটে। এক্ষেত্রে দেশে ফেরত ডেকে পাঠানোর চিঠি গ্রহীতা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা অপররাষ্ট্রমন্ত্রীর নিকট অর্পণ করা হয়। এরপর প্রেরক রাষ্ট্র গ্রহীতা রাষ্ট্রের নিকট হতে এই চিঠির একটি স্বীকৃত পত্র বা লেটার ডি রিক্রিয়ান্স, RECREANCE, রিক্রিয়ান্স লাভ করে। ফেরত ডেকে পাঠানোর চিঠি, লেটার অব রিকল, বিদায়ী বা নতুন যোগদানকারী রাষ্ট্রদূত যে কেউ গ্রহীতা রাষ্ট্রের নিকট অর্পণ করতে পারেন। তবে অনেক সময় দুটি রাষ্ট্রের মধ্যে বিদ্যমান সম্পর্কের অবনতি ঘটলে প্রেরক রাষ্ট্র তার অসন্তোষ প্রকাশ এবং সেটা গ্রহীতা রাষ্ট্রকে বিশেষভাবে জানিয়ে দেওয়ার জন্য তার কূটনৈতিক প্রধানকে প্রত্যাহার করতে পারেন। প্যারা, কূটনৈতিক প্রতিনিধিদের অপসারণ সংক্রান্ত কয়েকটি কারণ ভিয়েনা 1961 সালের কনভেনশন 1943-এ বর্ণিত হয়েছে রয়েছে। প্যারা, কূটনৈতিক প্রতিনিধির সুযোগ সুবিধা ও দায়মুক্তি, প্রিভিলেজেস অ্যান্ড ইমিউনিটিজ অফ ডিপ্লোম্যাটিক অ্যান্ড ভয়েস অর রিপ্রেজেন্টেটিভ। কূটনৈতিক প্রতিনিধি হচ্ছে কোন প্রেরক রাষ্ট্রের প্রতিনিধি যিনি কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে অন্য কোন গ্রাহক রাষ্ট্রে নিয়োজিত থাকেন। আন্তর্জাতিক আইনে কূটনৈতিক মিশন প্রধান ও মিশনের কর্মচারী বর্গকে গ্রাহক রাষ্ট্রে কিছু বিশেষ সুযোগ সুবিধা ও দায়মুক্তি প্রদান করা হয়। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে মিশন ও মিশনে কর্মরত ব্যক্তিবর্গ যেন স্বাধীন ও বাধাহীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন তা নিশ্চিত করা। প্রাচীনকালেও দূতগণ বিশেষ মর্যাদা ও নানান সুযোগ সুবিধা ও নিরাপত্তা লাভ করতেন। আন্তর্জাতিক আইনে এই বিশেষ অধিকার সমূহ ও দায়মুক্তির ব্যাপক ভিত্তিক সংবিধিবদ্ধ হয়েছে 1961 সালের কনভেনশনে 1920 থেকে 41 পর্যন্ত। কূটনৈতিক অধিকার সুযোগ সুবিধা ও দায়মুক্তি, কূটনৈতিক মিশন, ক, মিশন প্রধানের আবাস গৃহ মিশনের অঙ্গনে এবং মিশন প্রধানের পরিবহন যানে প্রেরক রাষ্ট্রের পতাকা ও প্রতীক এমব্লেম EMBLEM ব্যবহার করার অধিকার মিশন ও মিশন প্রধানের থাকবে। গ্রাহক রাষ্ট্র উহার আইন অনুযায়ী উহার ভূখণ্ডে প্রেরক রাষ্ট্রের মিশন স্থাপনের জন্য প্রয়োজনীয় জায়গা লাভের ব্যাপারে সুবিধা প্রদান করবে অথবা অন্য কোনোভাবে উহার স্থান লাভের ব্যাপারে সাহায্য করবে। প্রয়োজন হলে গ্রাহক রাষ্ট্র মিশনের সদস্যদের জন্য উপযুক্ত বাসস্থান লাভের ব্যাপারেও মিশনগুলিকে সাহায্য করবে। খ, কূটনৈতিক মিশনের অঙ্গন প্রিমাইসেস PREMISES প্রিমাইসেস অলঙ্ঘনীয়, গ্রাহক রাষ্ট্রের কোনো প্রতিনিধি এজেন্ট মিশন প্রধানের সম্মতি ব্যতীত মিশনের অঙ্গনে প্রবেশ করবে না। এ সংক্রান্ত একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক মামলা হল সান ইয়েটসেন ইনসিডেন্ট কেস 1896 মামলা সান ইয়েটসেন ইনসিডেন্ট মামলা চায়না ভার্সাস ইউকে 1896 ঘটনা। সুন ইয়েটসেন একজন চাইনিজ বিপ্লবী নেতা যিনি লন্ডনে পলায়ন করেন। বাংলা উচ্চারণ সুন ইয়েটসেন লেখে, জিম লন্ডন পালন করেন এবং আশ্রয় গ্রহণ করেন। লন্ডনে স্থাপিত চাইনিজ কূটনৈতিক মিশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং মিশনের অঙ্গনে তাকে আটক করা হয়। সুনিয়ত সেনের একজন বন্ধু তার পক্ষে ইংল্যান্ডের আদালতে আটকের বিরুদ্ধে ব্রিটিশ আদালতে হেবিয়াস কর্পাস HABEAS CORPUS রিট করেন। বিচার বিষয়ে ইংল্যান্ড চাইনিজ কূটনৈতিক মিশনের অভ্যন্তরীণ কোনো বিষয় হস্তক্ষেপ করতে পারবে কিনা। রায়, ব্রিটিশ আদালত রায় প্রদান করেন যে ইংল্যান্ড একটি তৃতীয় পক্ষ হিসেবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারে না। যুক্তি, যদি হেবিয়াস কর্পাস রিট করা হয় কিন্তু যেহেতু সুনিয়ত সেনকে চাইনিজ কূটনৈতিক মিশনে রাখা হয় তাই ব্রিটিশ আদালতের বিধান অনুযায়ী ব্রিটেন বিদেশি কোনো কূটনৈতিক মিশনের অঙ্গনে বল প্রয়োগ করার ক্ষমতা রাখে না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন প্রথা আছে যে যতই বিপজ্জনক বা প্রয়োজনীয় ঘটনা ঘটুক না কেন কোনো ব্যক্তি কূটনৈতিক মিশনের প্রধানের অনুমতি ব্যতীত মিশনের অঙ্গনে ঢুকতে পারবে না। প্যারা, মিশনের অঙ্গনে কোনো রূপ অনধিকার প্রবেশ অথবা উহার কোনো রূপ অনিষ্টকরণ হতে মিশনের অঙ্গনকে রক্ষা এবং মিশনের শান্তি বিঘ্নিত করে অথবা মর্যাদা হানি করে এমন স্বভাব কাজ নিরোধের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা গ্রাহক রাষ্ট্রের একটি বিশেষ দায়িত্ব। এ সংক্রান্ত একটি মামলা হলো মামলা ইরান কে ইরান মামলা ইউএসএ ভার্সেস ইরান ICJ 1980 ঘটনা। ইরানের তেহরানে স্থাপিত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনে সহকারী কর্তৃত্ব ছাত্র ও প্রায় 50 জন মিলিটারি ঢুকে পড়ে। তাদেরকে ইরানের প্রেসিডেন্ট খোমেনি অনুমতি দেননি। তারা মিশনের অঙ্গনে ঢুকে কূটনৈতিক সমস্ত কাগজপত্র এবং আর্কাইভগুলো জব্দ করে এবং কর্মকর্তা কর্মচারীকে জিম্মি করে রাখে। কিন্তু ইরানের কর্তৃপক্ষ তাদেরকে বাধা পর্যন্ত দেয়নি। বিচার্য বিষয় এক, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন অঙ্গন রক্ষা করার কোনো বাধ্যবাধকতা ইরানের ছিল কিনা। দুই, ইরান যুক্তরাষ্ট্রের মিশনের ক্ষয়ক্ষতির জন্য দায়ী কিনা। রায়, আন্তর্জাতিক আদালত রায় প্রদান করেন যে মিশনটি অঙ্গন রক্ষা করার বাধ্যবাধকতা ইরানের আছে। যেহেতু ইরান কর্তৃপক্ষ তা করেনি তাই তারা ক্ষতিপূরণ দিতে বাধ্য। যুক্তি, 1961 সালের ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ 21 ও 2 এর লঙ্ঘন, 22 এর 1 ও 2 এর লঙ্ঘন। গ, মিশনের অঙ্গন উহার আসবাবপত্র ও সেখানে অবস্থিত অন্যান্য সম্পত্তি এবং মিশনের পরিবহন যান তল্লাশি অধিকার রিকুইজিশন ক্রোক অ্যাটাচমেন্ট অথবা নির্দেশনামা এক্সিকিউশন হতে বিমুক্ত থাকবে। মিশনের অঙ্গন নিজে মালিকানাধীন হোক আর বারাটি হোক প্রেরক রাষ্ট্র এবং মিশন প্রধান সেই অঙ্গন সম্পর্কিত যাবতীয় জাতীয় আঞ্চলিক এবং কর মহসুল ও কর হতে অব্যাহতি পাবেন। ঘ, কূটনৈতিক মিশনের সেরেস্তা ও দলিলপত্র আর্কাইভস এন্ড ডকুমেন্টস অলঙ্ঘনীয়। ও, গ্রাহক রাষ্ট্র মিশনকে সকল সরকারি প্রয়োজন অফিসিয়াল পাট্টা জবস্থ আবার যোগাযোগের অনুমতি দেবা অনুরূপ যোগাযোগ সংরক্ষণ করবে। প্রেরক রাষ্ট্রের সরকার এবং যে কোনো রাষ্ট্র যে কোনো স্থানে অবস্থিত উহার অন্যান্য মিশন ও বাণিজ্য দূতাবাস কনসুলেটের সাথে যোগাযোগের জন্য মিশন কূটনৈতিক সংবাদ বাহন ডিপ্লোমেটিক কুরিয়ার অথবা সংক্ষিপ্ত গোপন সংকেত অথবা অন্য যে কোনো পদ্ধতির মাধ্যমে সংবাদ আদান প্রদান করতে পারে। তবে কেবল গ্রাহক রাষ্ট্রের সম্মতি ক্রমে মিশন বেতার প্রেরক যন্ত্র স্থাপন ব্যবহার করতে পারবে। চ, মিশনের সরকারি চিঠিপত্র অফিসিয়াল করেসপন্ডেন্স অলঙ্ঘনীয়। ছ, কূটনৈতিক থেকে ডিপ্লোমেটিক ব্যাগ খোলা বা আটক করা যাবে না। এমন ঘটনার উদ্রেক যদিও হয় যে কূটনৈতিক ব্যাগের অপব্যবহার হচ্ছে বা সন্দেহ করার যথেষ্ট কারণ দেখা দেয় তারপরেও কূটনৈতিক ব্যাগের অলঙ্ঘনীয়তা বজায় থাকবে। এ সংক্রান্ত মামলা হচ্ছে মামলা ডিকো ইনসিডেন্ট কেস DIKKO ডিকো ইনসিডেন্ট কেস 1984 ঘটনা। মিস্টার ডিকো একজন নাইজেরিয়ান রাজনৈতিক নেতা যিনি লন্ডনে পালিয়ে যান এবং সেখানে অবস্থানকালে নাইজেরিয়ার সামরিক সরকার বিরোধী বক্তৃতা দিতে থাকেন। লঙ্ঘনে লন্ডনে নাইজেরিয়ার কূটনৈতিক মিশনের প্রতিনিধির মাধ্যমে তিনি আটক হন। পরবর্তীতে তাকে অধিক শক্তিশালী ঘুমের মাদক সেবন করে অজ্ঞান অবস্থায় কূটনৈতিক ব্যাগে করে নাইজেরিয়া পাচারের জন্য পাঠানো হয়। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃক ব্যাগটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়। ব্যাগটি কর্তৃপক্ষ কর্তৃক প্রদর্শন করার পর ডিকোকে ওই কূটনৈতিক ব্যাগের মধ্যে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। বিচার্য বিষয়, কূটনৈতিক ব্যক্তি বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃক খোলা আদৌ যুক্তিযুক্ত কি না। রায়, আদালত তার রায় বলেন যে বিমানবন্দর কর্তৃপক্ষের কাজটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয় এবং কূটনৈতিক সুবিধার অপব্যবহার রোধে ইহা জরুরি। কূটনৈতিক স্থলে ডিপ্লোম্যাটিক ব্যাগ সংক্রান্ত আরও একটি মামলা হচ্ছে মামলা দ্য ক্রাইং সুটকেস কেস, ক্রন্দনরত সুটকেস মামলা, ইরি ভার্সেস ইতালি, 1964। ঘটনা: ইতালির রোম বিমানবন্দরে মিশরের একজন কূটনৈতিক প্রতিনিধি একটি সুটকেস নিয়ে নিজের দেশে ফেরত যাচ্ছিলেন। বিমানবন্দরের কাস্টম অফিসিয়ালরা সুটকেসটির মধ্যে থেকে কান্নার শব্দ শুনতে পায়, ফলে তারা ব্যাগটি তল্লাশি করতে চায়, কিন্তু মিশরের কূটনীতিক অস্বীকার করে। তারপর সুটকেসটি জোর করেই তারা খোলে এবং দেখে যে একজন ইসরায়েলি কূটনৈতিককে সুটকেসটির মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছে। মিশরের কূটনৈতিক বলেন যে তারা ব্যাগটি খুলে 1961 সালে ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ 27-3 বর্ণিত বিধানের লঙ্ঘন ঘটিয়েছে। বিচ্ছেদ্য বিষয়: রোম বিমানবন্দর কর্তৃপক্ষ পক্ষের কাজটি আন্তর্জাতিক আইনের বা কূটনৈতিক সুযোগ সুবিধা ও দায়মুক্তির লঙ্ঘন কি না। রায়: কর্তৃপক্ষের কাজটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়, বরং এরকম কাজ জরুরি। যুক্তি: যদি 1961 সালে ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদের 27-3 অনুযায়ী কোনো কূটনৈতিক ব্যাগ কোনো ক্রমে খোলা যাবে না, কিন্তু যখন মানুষের জীবন রক্ষায় প্রশ্ন আসে সেক্ষেত্রে ব্যাগটি বল প্রয়োগ করে খোলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়, তবে কোনটি কূটনৈতিক স্থলে আর কোনটি নয় এই বিষয়ে নিয়ে বিতর্কের অবতারণা হতে পারে, এমনই একটি মামলা হলো মামলা দি ইউএসএসআর লরি ইনসিডেন্ট, ইউএসএসআর লরি বা ঘটনা, 1984। 1984 সালে তদানীন্তন সোভিয়েত সরকার তাদের জার্মানিস্থ দূতাবাসে একটি লরি প্রেরণ করে এবং এটিকে কূটনৈতিক ব্যাগ হিসেবে চিহ্নিত করে। এই লরিটি পশ্চিম জার্মানিতে পৌঁছলে সেখানে এটিকে চ্যালেঞ্জ করা হয় এবং কাস্টমস কর্মকর্তারা এটি পরীক্ষা করতে চান। সোভিয়েত পক্ষ জোর দিয়ে বলে যে এটি একটি কূটনৈতিক ব্যাগ, কাস্টমস কর্তৃপক্ষ এটি বলতে পারে না। অপর পক্ষে জার্মান কর্তৃপক্ষ যুক্তি দেখায় একটি লরি কিছুতেই ব্যাগ হতে পারে না। শেষ পর্যন্ত তারা লরিটি খুলে এবং পরীক্ষা করে। প্রতিষ্ঠিত নীতি: এই ঘটনার ফলশ্রুতিতে এই নীতি প্রতিষ্ঠিত হয় যে যদিও একটি কূটনৈতিক ব্যাগের আকৃতি বা প্রকৃতি সম্পর্কে কোনো ধরা বাঁধা নিয়ম নেই, তবুও কূটনৈতিক ব্যাগের আকৃতি অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে। প্যারা: উপরে আলোচিত ও বর্ণিত সুযোগ সুবিধা ও দায়মুক্তি গুলো কূটনৈতিক মিশন সংক্রান্ত। কূটনীতিকের সুযোগ সুবিধা ও দায়মুক্তি: এক, ব্যক্তিগত দায়মুক্তি। কূটনৈতিক প্রতিনিধি ব্যক্তি হিসেবে অলঙ্ঘনীয়, তাকে কোনো প্রকার গ্রেপ্তার বা আটক করা যাবে না। গ্রাহক রাষ্ট্র যথাযথ সম্মান সহকারে তার সহিত আচরণ করবে এবং তার দেহ স্বাধীনতা অথবা মর্যাদার উপর আক্রমণ রোধ করার উপযুক্ত সকল পদক্ষেপ গ্রহণ করবে। অর্থাৎ ফৌজদারি বা দেওয়ানি যে কোনো প্রকার অপরাধের ক্ষেত্রে তিনি ব্যক্তিগতভাবে দায়মুক্ত হবেন। উদাহরণস্বরূপ, এক সময় নিউ ইয়র্কে পাপুয়া নিউ গিনি রাষ্ট্রদূতের গাড়ি দুর্ঘটনার মাধ্যমে অনেক মানুষ মারা যায়, ফলে যুক্তরাষ্ট্র ওই রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত পার্সোনাল নন গ্রাটা ঘোষণা করে। আইন অনুযায়ী তারপরও তার দায়মুক্তি হওয়ার কথা, কিন্তু যুক্তরাষ্ট্র পাপুয়া নিউ গিনির অনুরোধ প্রত্যাখ্যান করে রাষ্ট্রদূতের বিচার করে। যুক্তরাষ্ট্রের এ হেন বিচার যদিও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়, তবে রাষ্ট্রীয় প্রথা বা প্র্যাকটিসের লঙ্ঘন। 2, কূটনৈতিক প্রতিনিধির ব্যক্তিগত বাসস্থান মিশনের অঙ্গনের মতো একই রূপ অলঙ্ঘনীয়তা ভোগ ও রক্ষণ লাভের অধিকারী। তার ব্যক্তিগত চিঠিপত্র ও কাগজপত্র সবকিছু মিশনের কাগজপত্র ও দলিলপত্রের ন্যায় একই রূপ অলঙ্ঘনীয়। 3, কূটনৈতিক প্রতিনিধি সকল প্রকার ফৌজদারি, ক্রিমিনাল এবং দেওয়ানি সিভিল এখতিয়ারে বিমুক্তি ইমিউনিটি ভোগ করবেন, তবে শুধু নিম্নের ক্ষেত্রগুলিতে তার বিরুদ্ধে দেওয়ানি এখতিয়ার প্রয়োগ করা যাবে। ক, গ্রাহক রাষ্ট্রে অবস্থিত প্রেরক রাষ্ট্রের মিশনের প্রয়োজন ব্যতীত তিনি যদি ব্যক্তিগত স্থাবর সম্পত্তি ধারণ করেন। খ, প্রেরক রাষ্ট্রের পক্ষে নয় বরং নিজের স্বার্থে তিনি যদি বেসরকারি ব্যক্তি হিসেবে কোনো সম্পত্তি দিলে তত্ত্বাবধায়ক, এক্সিকিউটর, প্রশাসন, উত্তরাধিকারী, সাকসেসর অথবা উত্তরদায় গ্রাহক, লিগেটি, LEGATEE। গ, গ্রাহক রাষ্ট্রে কূটনৈতিক প্রতিনিধি বেসরকারিভাবে পরিচালিত কোনো পেশাদারি বা বাণিজ্যিক কারবারে নিযুক্ত হন। 4, কূটনৈতিক প্রতিনিধিগণ কিছু কিছু ব্যতিক্রম সাপেক্ষে সকল ব্যক্তিকে অথবা বাস্তব জাতি আঞ্চলিক অথবা পৌরকর ও মাসুল হতে অব্যাহতি পাবেন। অনুচ্ছেদ 34 দ্রষ্টব্য। 5, গ্রাহক রাষ্ট্র উহার আইন ও নিয়ম কানুন অনুসারে নিম্নলিখিত দ্রব্যাদি প্রবেশের অনুমতি দিবে এবং সেগুলিকে সকল আমদানি শুল্ক এবং গুদাম ভাড়া পরিবহন ভাড়া ও অনুরূপ খরচ ব্যতীত অন্যান্য পাওনা হতাব্যতি দান করবে। ক মিশনের সরকারি কাজে আনিত দ্রব্যাদি। খ কূটনৈতিক প্রতিনিধি অথবা তার গৃহস্থলীর অঙ্গীভূত কোন পারিবারিক সদস্যের ব্যক্তিগত ব্যবহারের জন্য আনিত দ্রব্যাদি এবং তার সংস্থাপনের এস্টাবলিশমেন্ট এর জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি। প্যারা কূটনীতিকের ব্যক্তিগত তল্পি তল্প তল্লাশি হতাব্যতি লাভ করবে, তবে যদি গ্রাহক রাষ্ট্রের আইন বিরুদ্ধ এমন কিছু উপরের হতে বর্ণিত দ্রব্যাদির আওতাভুক্ত নয়, তবে প্রতিনিধির দ্বারা বা তার সম্মতিক্রমে তার সম্মুখে পরীক্ষা পরিচালনা করা যাবে। প্যারা কোন কূটনীতিকে তল্পি তল্প তল্লাশির যথেষ্ট সন্দেহপ্রবণ কারণে করা হলে এবং তল্লাশির ফলাফল শূন্য হলে গ্রাহক রাষ্ট্র ক্ষমা প্রার্থনা করবে, এটি রাষ্ট্রীয় প্র্যাকটিস। কিন্তু যদি অবৈধ কিছু পাওয়া যায় তবে গ্রাহক রাষ্ট্র দ্রব্যাদি নিজের সিজ বা আটক লেটিন LETIN লেটিন না করে প্রেরক নিকট পাঠাবে। প্যারা কূটনৈতিক প্রতিনিধির সঙ্গে একই গৃহে বসবাসকারী তাদের গৃহস্থলীর অঙ্গীভূত পারিবারিক সদস্যগণ অবশ্য তারা যদি গ্রাহক রাষ্ট্রীয় নাগরিক না হন, তবে 1929-30 পর্যন্ত বর্ণিত বিশেষ অধিকার বিমুক্তিগুলো ইউনিটি ভোগ করবে। কূটনৈতিক মিশনের কর্মচারী বর্গের সুবিধা ও দায়মুক্তি। মিশনের প্রশাসনিক কারিগরি কর্মচারীগণ এবং গৃহস্থলীর অঙ্গীভূত পারিবারিক সদস্যগণ অবশ্য তারা যদি গ্রাহক রাষ্ট্রের নাগরিক না হন, তবে তিনি ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ 29-35 পর্যন্ত বর্ণিত বিশেষ অধিকার ও দায়মুক্তি ভোগ করবেন। তবে দেওয়ানি ও ফৌজদারি পদ এখতিয়ারের ক্ষেত্রে 1931 তাদের দ্বারা প্রকৃত সরকারি কাজের বহির্ভূত হলে দায়মুক্তি লাভ করবেন না। তারা প্রথম স্থাপনার ইনস্টলেশন সময় যেসব দ্রব্যাদি আনবেন সেগুলোর ক্ষেত্রে অনুচ্ছেদ 31-1 বর্ণিত বিশেষ সুবিধাও ভোগ করবেন। তারা মিশনের যেসব সেবক কর্মচারী গ্রাহক রাষ্ট্রের নাগরিক কিংবা সেখানকার স্থায়ী বাসিন্দা নন, সেসব কর্মচারী তাদের সরকারি কর্তব্য পালনকালে সম্পাদিত কোনো কাজের থেকে বিমুক্তি ভোগ করবেন। তার পারিশ্রমিকের কর ও অন্যান্য দেয় হতে অব্যাহতি পাবেন এবং সামাজিক নিরাপত্তা ক্ষেত্রেও বিমুক্তি ভোগ করবেন। অনুচ্ছেদ 33। মিশনের সদস্যদের ভৃত্যদের ক্ষেত্রে তারা কর ও দেয় হতে অব্যাহতি পাবেন না। বিমুক্তির ক্ষেত্রে গ্রাহক রাষ্ট্র যেরূপ মনে করবেন তাই হবে, তবে এক্ষেত্রে গ্রাহক রাষ্ট্রকে এমন ভাবে ভৃত্য সম্বন্ধে কর্তৃত্ব প্রয়োগ করবে যাতে মিশনের কার্যাবলী সম্পাদন যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। কূটনৈতিক মিশন প্রধান কর্মচারী কর্মকর্তা কর্তৃপক্ষের সুযোগ সুবিধা ও দায়মুক্তি সব অধিকার আন্তর্জাতিক আইন স্বীকৃত, তবে কূটনৈতিকের কিছু দায়িত্ব থাকবে যদিও তা সংবিধিবদ্ধ নয়। যেমন 1 গ্রাহক রাষ্ট্রে কূটনীতিক সেই দেশের আইন কানুন মেনে চলবে, 2 কূটনীতিককে অবশ্যই তার কার্যক্রম সম্পর্কে সচেতন হতে হবে, অর্থাৎ কূটনৈতিকরা গ্রাহক রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকবে, 3 কূটনীতিকরা অবশ্য তাদের দপ্তরি কাজ করবে গ্রাহক রাষ্ট্রে এর বাইরে কোনো কাজ করা ঠিক হবে না, যেমন গ্রাহক সম্বন্ধে তথ্য ফাঁস করা, 4 কূটনৈতিকরা তাদের সব ধরনের কার্যাবলী অবশ্যই কূটনৈতিক মিশনের দ্বারা পরিচালনা করবে, 5 পরিশেষে কূটনৈতিক বর্গ নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অর্থাৎ পারস্পরিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে। বাণিজ্যিক দূত সংক্রান্ত আইন কনস্যুলার ল। কোনো রাষ্ট্র কর্তৃক অপর কোনো রাষ্ট্রে প্রেরক রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখাশোনার জন্য নিযুক্ত কূটনৈতিক প্রতিনিধি বাণিজ্যিক দূত বা কনসাল। বাণিজ্যিক প্রতিনিধিগণ প্রেরক রাষ্ট্র ও গ্রাহক রাষ্ট্রের মধ্যে ব্যবসা বাণিজ্যের ও সম্পর্ক উন্নয়নের কাজে নিয়োজিত থাকেন। শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন। বাণিজ্যিক দূত 2 শ্রেণীর হতে পারে, যথা 1 পূর্ণ সময়ের জন্য নিযুক্ত পেশাগত কনসাল, 2. সাময়িক সময়ের জন্য নিযুক্ত কনসাল ব্যবসায়িক বিষয়ে দক্ষ ব্যক্তি বা আইনজ্ঞদেরকে এরূপে অপেশাদার বাণিজ্যিক দূত হিসেবে নিয়োগ করা হয়। পেশাদার কনসালদের চেয়ে অপেশাদার কনসাল সংখ্যায় বেশি হতে পারে, যেমন নরওয়ে, ডেনমার্ক প্রভৃতি দেশে সাময়িকভাবে নিয়োজিত কনসালের সংখ্যা বেশি। তবে পদমর্যাদার ভিত্তিতে কনসালদের নিম্নলিখিত 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়, যথা: 1. কনসাল জেনারেল, 2. কনসাল, 3. ভাইস কনসাল, 4. কনসাল এজেন্ট। কনসালের কার্যাবলী, ফাংশনস অফ কনসালস। বাণিজ্যিক দূতের প্রধান কাজ হচ্ছে গ্রাহক ও প্রেরক রাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্যিক বিষয় দেখাশোনা করা। তবে 1963 সালে বাণিজ্যিক দূত সম্পর্কিত ভিয়েনা কনভেনশন তথ্যে তাদের কতিপয় কার্যাবলী বিধিবদ্ধ হয়েছে, যথা: ক. কনসাল বিদেশে নিজ রাষ্ট্রের নাগরিকদের অধিকার ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষার্থে আইনগত ভূমিকা রাখবে। খ. অবস্থানকারী রাষ্ট্রের সাথে অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন করবে। গ. গ্রাহক রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনগত অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা নিজ রাষ্ট্রে প্রেরণ করবে। প্যারা। তাছাড়াও কনসাল নিজ রাষ্ট্রের নাগরিক ও প্রতিষ্ঠান সমূহের স্বার্থ রক্ষা করবে। স্বদেশের জাহাজ ও বেসামরিক বিমান সংক্রান্ত দায়িত্ব পালন করবে। বিভিন্ন দলিলপত্রাদির সত্যায়ন সংক্রান্ত নোটারিয়াল, NOTARIAL দায়িত্ব, স্বদেশী নাগরিকদের বিবাহ, তালাক ইত্যাদি সংক্রান্ত কার্যক্রম এবং পাসপোর্ট, ভিসা ইস্যুকরণ বা তার মেয়াদ বৃদ্ধিকরণ সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করবে। কনসাল নিয়োগ ও তার কাজের অবসান। আন্তর্জাতিকভাবে প্রেরক রাষ্ট্র কনসুলাররা প্যাটেন্ট প্রদানের মাধ্যমে কাউকে কনসাল হিসেবে নিয়োগ দান করেন। লিখিত নিয়োগপত্রের মাধ্যমে কনসালগণ তার দায়িত্ব লাভ করেন। তবে যাকে কনসাল হিসেবে নিয়োগ দেওয়া হবে তাকে গ্রাহক রাষ্ট্রের কাছ থেকে সম্মতি সূচক পত্র এক্সিকিউটর EXEQUATER পেতে হবে। প্যারা। আন্তর্জাতিক আইনের অধীনে কোনো রাষ্ট্র অপর কোনো রাষ্ট্রের কনসালকে গ্রহণ নাও করতে পারে। তবে ব্যবসা বাণিজ্য ও অসাধারণ পর্যায়ে পারস্পরিক স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে বিদেশি রাষ্ট্র কর্তৃক নিযুক্ত এরূপ কনসাল সব রাষ্ট্রেই গ্রহণ করে থাকে। কনসালগণ পরিচয়পত্র বহনকারী রাষ্ট্রদূতের ন্যায় বিশেষ অধিকার স্বাভাবিক নিয়মে দাবি করতে পারে না। তবে পারস্পরিক কোনো চুক্তির মাধ্যমে গ্রাহক রাষ্ট্র স্বীকার করে নিলে ওই কনসালগণ কূটনৈতিক বিশেষ মর্যাদা ও অধিকার লাভ করবেন। প্যারা। কনসুলার প্রতিনিধির কাজের অবসান ঘটবে। কনসুলার প্রতিনিধির কাজের অবসান ঘটবে। 1. প্রেরক রাষ্ট্র যদি কনসালকে সে দেশে পা ফেরত ডেকে পাঠায়। 2. গ্রাহক রাষ্ট্র যদি কনসালকে অবাঞ্ছিত ঘোষণা পার্সোনা নন গ্রাটা করে। 3. কোনো কনসুলেট যদি বন্ধ করে দেওয়া হয় এবং 4. প্রেরক ও গ্রাহক রাষ্ট্রের মধ্যে যদি কোনো যুদ্ধ আরম্ভ হয়। পৃষ্ঠা 214। কনসালদের সুযোগ সুবিধা দামিত প্রিভিলেজেস অ্যান্ড ইমিউনিটিস। বাণিজ্যিক প্রতিনিধি বা দূতগণ আন্তর্জাতিক আইনের বিধান অনুসারে কতিপয় বিশেষ সুবিধা ও দায়মুক্তির অধিকার ভোগ করে থাকেন। বাণিজ্যিক প্রতিনিধিদের স্বার্থে এসব অধিকার প্রধানত প্রথার উপর ভিত্তি করে প্রেরক গ্রাহক রাষ্ট্রের মধ্যে পারস্পরিক ট্রিটি চুক্তি দ্বারা নির্ধারিত হয়। 1963 সালের বাণিজ্যিক দূত সংক্রান্ত ভিয়েনা কনভেনশন দ্য ভিয়েনা কনভেনশন অন কনস্যুলার রিলেশন 1963 অনুযায়ী বাণিজ্যিক প্রতিনিধিগণ নিম্নলিখিত অধিকার ও দায়মুক্তি ভোগ করে থাকেন, যথা: 1. বাণিজ্যিক প্রতিনিধিগণ প্রত্যক্ষ ব্যক্তিগত কর অব্যাহতি পান। 2. সংশ্লিষ্ট রাষ্ট্রসমূহের মধ্যে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী বাণিজ্যিক প্রতিনিধিগণ ফৌজদারি ও দেওয়ানি মামলায় সাক্ষ্য প্রদানের বাধ্যবাধকতা হতে অব্যাহতি পেয়ে থাকেন। 3. সংশ্লিষ্ট উভয় রাষ্ট্রের মধ্যে পারস্পরিক চুক্তির শর্ত অনুযায়ী কোনো বাণিজ্যিক প্রতিনিধির দপ্তরের নথিপত্র তল্লাশি বা আটক করা যাবে না। 4. একই রূপে বাণিজ্যিক প্রতিনিধির দপ্তরে প্রবেশ অথবা এর অলঙ্ঘনীয়তা সম্পর্কেও চুক্তিতে শর্ত জুড়ে দেওয়া যেতে পারে। 5. এত সত্ত্বেও বাণিজ্যিক প্রতিনিধি তার জানমালের নিরাপত্তা লাভের অধিকারী। প্যারা। সুতরাং বাণিজ্যিক প্রতিনিধি গণ রাষ্ট্রদূতের মতে বিশেষ অধিকার দামিত্তি ভোগ করেন। অনেক সময় দেখা যায় যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হলেও বাণিজ্যিক সম্পর্ক টিকে থাকে। 1963 সালের কনভেনশন ছাড়াও দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধিদের কিছু বাড়তি সুযোগ সুবিধা ও রাজনৈতিক প্যাকেজ আছে, যেমন 1968 সালে যুক্তরাজ্য ও প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্যিক চুক্তির ভিত্তিতে দুটি দেশের কনস্যুলার কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্য বর্গকে কূটনৈতিক প্রতিনিধি ও তার পরিবারের সদস্যদের মধ্যে পূর্ণ মেধার মুক্তি প্রদান করা হয়েছিল। প্যারা, এখানে আরো উল্লেখ করা প্রয়োজন যে সশস্ত্র বিরোধের কালেও গ্রাহক রাষ্ট্র তার নাগরিক ব্যতীত অন্য যে সকল ব্যক্তি বিশেষ অধিকার ও দায়মুক্তি লাভের অধিকারী তাদের ও তাদের পরিবারের সদস্যগণ যাতে যত সম্ভব শীঘ্রই তাদের নিজ দেশে ফেরত যেতে পারেন এবং তাদের সম্পদ সংরক্ষণ করতে পারেন, গ্রাহক রাষ্ট্র সে লক্ষ্যে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। চ্যাপ্টার 16 সমাপ্ত, পেজ 214 শেষ।